الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أمي প্রথম কাতার এর ফজিলত সম্পর্কে আলোচনা করছিলাম। এমনিভাবে আমরা কাতারে কীরকম কাতারবন্দি হব, দাঁড়াবো সে বিষয়ে আলোচনা চলছিল। সবই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিসে মুবারাকাহ থেকে। এখন যে হাদিসটি পাঠ করছি তা হচ্ছে হাফিজ মুনজিরি রাহিমাল্লাহ বলছেন, ওয়ান জাবির ইবনে সামুরাহ رضي الله عنه قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال ألا تصفون كما تصف الملائكة عند ربها فقلنا يا رسول الله وكيف تصف الملائكة عند ربها قال يتمون الصفوف الأول ويتراصون في الصف رواه مسلم وأبو داود والنسائي وابن ماجه جابر بن سمره رضي الله عنه بلن আমাদের কাছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম আসলেন, এসে বললেন তোমরা কি ওইভাবে কাতারে দাঁড়াবে না, কাতারবন্দি হবে না যেভাবে ফেরেশতাগণ তাদের রবের কাছে কাতারবন্দি হয়ে দাঁড়ান। সুবহানাল্লাহ, ওখানেও কাতার মজুদ। আলা তাসুফুন কামা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা, ফেরেশতাগণ তাদের রবের কাছে যেভাবে সফ বসফ কাতারে কাতারে দাঁড়ান বা ইবাদত করে ওইভাবে তোমরা কি কাতারবন্দি হবে না। বর্ণনাকারী বলছেন, ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম হে আল্লাহর রাসূল, ওয়া কাইফা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা, ফেরেশতাগণ তাদের রবের কাছে কি রকম কাতারবন্দি হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতিমুনা সুফুফাল উওয়াল ওয়া ইয়াতারাসুনা ফিস সাফ, তারা প্রথম কাতারগুলি পুরা করেন, একের পর এক করে কাতার পুরা করেন। আমাদের অনেক দোষ, আস্তাগফিরুল্লাহ, সামনের কাতারে জায়গা রেখে পিছনে দাঁড়িয়ে যায়, পরসতা পেয়ে যায়, ফাঁক দেখেছে সামনে যায় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা, দুনিয়া কামাই করার জন্য এরকম ফাঁক রাখবে, সলাত আদায় করবে, প্রথম কাতার পুরা করবে না, যেতে কি বলেছেন ফেরেশতাগণ কিভাবে কাতারবন্দি হন, প্রথম কাতারগুলি তারা পুরা করে। প্রথম কাতার একটা দুইটা নেই, হয়তো একটা তারপরে দুইটা তারপরে তিনটা, কি সারিবদ্ধ যখন দাঁড়ান সারি সারি, প্রথম সারি পুরা করেন পরিপূর্ণরূপে, তারপরে দ্বিতীয় সারি, তারপরে তৃতীয় সারি, এইরকম। আর কি করেন, ওই তারা কাতারে একজন আরেকজনের সাথে মিলে থাকেন, পায়ের সাথে পা, হাত মানে কাঁধের সাথে কাঁধ, এরকম মিলিয়ে, এরকম না ফাঁক ফাঁক, যেভাবে পূর্বে আলোচনা হয়েছে কয়েকটি হাদিস উল্লেখ করা হয়েছে, আল্লাহ আমাদের হেফাজত করুন। এবং এর পূর্বে পূর্বের দর্শে একটি হাদিস পেশ করা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্বে বা পরে আসবে এসব হাদিস, পরে আসবে, মান সাদ্দ ফুরজাতান রাফাআহু আল্লাহু বিহা দারাজাতান ওয়া বানালাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি কাতারে ফাঁক বন্ধ করে আল্লাহ পাক এর বদলে তার একটি পদমর্যাদা বৃদ্ধি করেন আর তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করেন। নিয়ামাল্লাহ, কিন্তু আমার মানুষ বুঝে না, বুঝেও বুঝে না, আবার মানে ভুলে যায়, স্মরণ রাখা দরকার। এই হাদিসটি বলছেন ইমাম মুনজিরি রাওয়াহু ত্বাবারানী ফিল আওসাত, শেষ পর্যন্ত আলোচনা করেছেন, আর শেখ নাসিরুদ্দিন আলবানী বলছেন সহিহ লিগাইরিহি, তার মানে হাদিসটি গ্রহণযোগ্য। এরপরে যে হাদিসটি তিনি এখানে পেশ করছেন তা হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কর্তৃক বর্ণিত রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম আলিয়ানুকুম মানাকিবা ফিস সালাহ, তোমাদের মধ্যে থেকে সেই সর্বোত্তম যে সলাতে যখন দাঁড়ায় তখন নম্রতার সাথে দাঁড়ায়। আপনি কাতারের সাথে কাতার মিলাবেন ঠিকই, কিন্তু আরেকজন যেন কষ্ট না পায়। অনেকে সুন্নতের উপর আমল করে কিন্তু পায়ের সাথে পা মিলাতে মিলাতে আরেকজন মানুষ হয়তো দুর্বল ও এরকম ভাবে এতে কষ্ট হয়ে যায়, মানুষকে কিন্তু কষ্ট দিতে পারবেন না। তাই বলেছেন, খিয়াউকুম আলিয়ানুকুম মানাকিবা ফিস সালাহ, তোমাদের মধ্য থেকে সেই সর্বোত্তম যে সালাতে যখন দাঁড়ায় তখন তার কাঁধ নরম করে দেয়। মানে কি মানুষ যখন দাঁড়ায় কঠোর হয় না, আরেকজন কষ্ট দেয় না, গায়ের সাথে গা মিলাবি কিন্তু নম্রতার সাথে। এর এবারটি বলছেন হাফিজ মুন্দিরি রাওয়াহু আবু দাউদ, শেখ নাসিরুদ্দিন আলবানী বলছেন সহীহ লিগাইরিহি। এরপরে হাদিস, এই হাদিসটি বুখারি এবং মুসলিমের। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন উকিমাতিস সালাহ فاقبل علينا رسول الله صلى الله عليه وسلم بوجهه فقال اقيموا صفوفكم وتراصوا فاني اراكم من وراء ظهري تمرا মানে উকিমাতিস সালাত মানে সালাতের ইকামত হলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন আকিমু সুফুফাকুম, দেখেন সালাতের ইকামত হওয়ার পর বলেছেন না আগে বলেছেন? পরে আমরা তো এটা আমাদের দেশে এই সুন্নত নাই তো, আগে কাতার সোজা করেন তারপরে একামত, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে আল্লাহু আকবার বলে দেয়, ঠিক কিনা? কিন্তু এখানে কি বুখারী মুসলিমের হাদিস উকিমাতিস সালাহ, সালাতের ইকামত হয়েছে তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলি সুন্দর করে সমানভাবে কাতারগুলি সোজা করে খাড়া করো। আকিমু ওয়া তারাসু, আর একজন আরেকজনের সাথে সুন্দর ভাবে মিলেমিশে দাঁড়াও। এরপরে বলছেন ফা ইন্নি আরাকুম মিন ওয়ারা যাহরি, কারণ আমি তোমাদেরকে আমি আমার পিঠের পিছন দিক দিয়েও দেখতে পাই। সুবহানাল্লাহ, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, বিশেষ করে এই সময় সালাতের সময়, এটাই বৈশিষ্ট্য যে হাদিস এই সালাতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সামন দিক দিক দেখতে পান সালাতের সময় ওইভাবে পিছন দিক দিয়েও দেখতে পান, এসে তার বৈশিষ্ট্য সাল্লাল্লাহু আলাইহি আমাদের একজন যখন সালাতে মানে কাতারে দাঁড়াতো সে তার ভাইয়ের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াতো আর পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতো, এরকম না ফাঁক ফাঁক করে চার আঙ্গুল পাঁচ আঙ্গুল, আর বেশ কষ্ট হয়। এক্ষেত্রে হাদিস শুনেছেন পূর্বে, পূর্বের দর্শে আলোচনা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদ্দুল খালাল, তোমরা তোমাদের কাতারের ফাঁক বন্ধ করো, কারণ ফাঁক যদি রাখো তাহলে শয়তান ফাইন্নাস শয়তান ইয়াদখুলু ফীমা বাইনাকুম, শয়তান তোমাদের কাতারের মাঝে প্রবেশ করে। কিরকম বিমানজিলাতিল হাজার, ছোট ছোট ভেড়ার বাচ্চা অনুরূপ হয়ে তোমাদের কাতারের ফাঁকে ফাঁকে এসে ঢুকে পড়ে। আচ্ছা, যদি কাতারের ফাঁকে ফাঁকে এসে শয়তান ঢুকে তাহলে কি করে, তার কাজটা কি? হ্যাঁ, কুমন্ত্রণা দেওয়া, তাই তো? এবারে কথা হচ্ছে আমরা সালাত যখন পড়ি যদি এরকম ফাঁক রাখি তাহলে তা শয়তানকে বলি আপনি আসেন, আপনাকে আমরা রাখবো না, সহ ছাড়বো না, আপনি আস্তাগফিরুল্লাহ আলী। অতএব কাতারে যখন আমরা দাঁড়াই অবশ্যই আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে, আগে ভাগে প্রথম কাতার তারপরে দ্বিতীয় কাতার, এরকম প্রথম কাতার পড়া না হলে আমরা দ্বিতীয় কাতারে দাঁড়াবো না। অনেক সময় আছে আমাদের ছাত্রই সেন্টারে অনেকদিন আসে, ছাত্র হোক বা না হোক অনেকদিন জগৎ আসছে মসজিদে গিয়ে স্বাভাবিক, ইমানই দুর্বলতা, ইমানই চেতনা নেই, সুন্দর তরিকায় সালাত নেই, আসে আর যায় শুধু শুনেই বাকি যেই যেই, তাহলে এই ফায়দা কি হলো বলেন তো? আসলে গেলে আসলেন গেলেন অসুবিধা নেই, আসলেন তো যাবেনি, বাস্তবায়ন তো করা উচিত, আমল তো করা উচিত, শুধু আমরা আসলাম আর গেলাম এরকম যেন না হয়। যেহেতু আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এই কয়েকটি হাদিস এ বিষয়ে আলোচনা হয়েছে, পরবর্তীতে আরো আলোচনা করবেন ইনশাআল্লাহ। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।